আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো বলবো এখানে নতুন কোনো কথা নাই, আপনাদের সব জানা কথাই। এগুলোকেই আমরা বারবার স্মরণ করাই, বারবার স্মরণ করাই দিই। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রথমে আসি যে বিষয়টি, সেটি হলো মা বাবার খেদমত, মাতা পিতার খেদমত। এই বিষয়টি আজকে আমাদের সমাজে মা বাবারা খুবই অবহেলিত। আজকে অসংখ্য মা বাবার আপনার ভিতরে ভিতরে দুঃখ, ভিতরে ভিতরে কষ্ট, ভিতরে ভিতরে ক্রন্দন সমাজের আকাশ বাতাসকে ভারী করে। কারণ ছেলে মেয়েরা তার কথা শুনে না, তার যত্ন নেয় না, তার প্রতি কোনো খেদমত করে না, তার দেখাশোনা যেভাবে করার দরকার ছিল সেভাবে দেখাশোনা করে না। এবং বিশেষ করে আজকে আরো আপনার যান্ত্রিক যুগে, বিজ্ঞানের যুগে এসে এটা আরো বেশি মারাত্মক প্রভাব ফেলেছে। বর্তমানে মানুষ শহরমুখী, মা বাবাকে দেখতে চায় না, মা বাবাকে গ্রামে রেখে দেখা যায় সন্তান সন্ততিরা সব ছেলে, ছেলের বউ নাতি নাতনি সব চলে গেছে শহরে বিভিন্ন দেশে। বেচারা বাড়িতে একা অনেক কষ্টে দিন যাপন করে, দেখাশোনার কেউ নাই, হসপিটালে নেওয়ার কেউ নাই। মানে এইভাবে মা বাবা আজকে সমাজে অবহেলিত, এটা প্রথম কথা হলো। এটা কেয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের যে আলামত গুলো বর্ণনা করেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হলো যে মানুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। এটা কেয়ামতের একটা আলামত, স্ত্রীর অনুগত। স্ত্রী যদি বলে যে এখানে বসে থাকো, বসে থাকবে, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকবে, এখানে যাও, যাবে। রাতের একটা বাজেও যদি কয় ওখান থেকে এটা নিয়ে আসো, দৌড় দিবে। কিন্তু মায়ের যদি দরকার হয় তো দিনের বেলায় যাবে না, মায়ের কথা শুনবে না। মায়ের কথা না শুনে মায়ের অবাধ্য, স্ত্রীর অনুগত। নিজের বাবাকে শত্রু মনে করে, বন্ধু বান্ধবকে তার নিকট মনে করে, বন্ধু বান্ধবকে কাছের মনে করে, বাবাকে দূরের মনে করে, বাবার কথা শোনে না, অন্যান্য মানুষের কথা শুনে। আজকে আমরা চতুর্দিকে তাকাইলে এইরকম একটা পরিবেশ দেখতে পাই। অধিকাংশ ঘরে ছেলের বউ এবং শাশুড়ির বিরোধ, এবং এটা মিটাইতে গিয়ে মাঝখান দিয়ে আপনার ওই ছেলেরও অবস্থা খুব খারাপ। ছেলে কি বউয়ের দিকে যাইব না মায়ের দিকে যাইব, কোন দিকে যাইব এটা ঠিক করতে হিমশিম খেতে হয়। এইরকম পরিস্থিতিতে আমাদের সবাইকে মা বাবার অধিকারগুলোর দিকে আমাদের যত্ন দেওয়া দরকার, দৃষ্টি দেওয়া দরকার। মা বাবার যে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, এই জিনিসগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া খুবই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কোরআনে কারীমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা ইবাদত করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করিও না, শিরক করিও না। অর্থাৎ শিরক মুক্ত তাওহীদি ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি করার পরে জমিনে যার সবচেয়ে বেশি খেদমত করবা, যার প্রতি সবচেয়ে বেশি এহসান করবা, সেই এহসানের হকদার হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ, তোমার মা বাবা আমি আল্লাহর পরে এহসান পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। মা বাবার প্রতি আল্লাহ পাক এখানে খেদমত করতে বলেন নাই বা আদল করতে বলেন নাই, আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন এহসান। এহসানটা আদলের চাইতে উপরে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদল এবং এহসানের নির্দেশ দিচ্ছেন। আদল হলো কোন ব্যক্তি আমার কাছে যতটুকু পাওনা তার সমান সমান দেওয়া, এটার নাম হলো আদল। এহসানটা হলো কোন ব্যক্তি আমার কাছে যতটুকু পাওনা তার থেকে তাকে আরো বেশি পরিমাণে দেওয়া, এটার নাম হলো এহসান। যেমন একজন রিক্সার চালক ভাই, আপনি রিক্সাতে করে আসলেন এখানে, ভাড়া হলো 10 টাকা, এই 10 টাকা দিয়ে দিলেন, এটা আপনি আদল করলেন। কিন্তু দেখলেন আজকে এত প্রচন্ড গরম, রমজানের দিন, রোজা রেখে এই গরমের মধ্যে এত কষ্ট করে রিক্সা চালায় আসছেন, শরীর থেকে জর্জর করে ঘাম পড়তেছে, এটা দেখে আপনি 10 টাকার ভাড়াটা 15 টাকা দিলেন, এই 15 টাকা দেওয়াটা 5 টাকা বেশি দিলেন, এটার নাম হলো এহসান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি আদল করতে বলেন নাই। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা মা বাবার প্রতি আদল করা যথেষ্ট নয়, তোমার মা বাবা তোমার প্রতি যে অবদান রেখেছেন ওই অবদানের প্রতিদানে তুমি আদল করলে হবে না, তোমাকে এহসান করতে হবে। সুবহানাল্লাহ, এহসান করা লাগবে, অর্থাৎ তোমার প্রতি যে অবদান তার থেকে অনেক বেশি করতে হবে, ততটুকু সমপরিমাণ করা এটা যথেষ্ট নয়। তা আজকে আমরা এহসান দূরে থাক, সমপরিমাণে করি না। সমপরিমাণে যদি করতাম তাহলে আজকে সমাজে আমাদের মা বাবারা অনেক সম্মানের সাথে থাকতেন, অনেক সুখে শান্তিতে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য আয়াতে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো আল্লাহ ছাড়া আর কোন মাবুদের তোমরা ইবাদত করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকে নির্দিষ্ট করে নেবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তোমরা এহসান করবে, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবার দুইজন অথবা দুইজনের একজন বৃদ্ধ বয়সে তোমরা পাও মা বাবাকে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার প্রতি কখনো বিরক্তি সূচক বাক্যটা উফ শব্দটা মুখ থেকে বাহির করিও না, ওয়ালা তানহারহুমা, খবরদার জীবনে কোনোদিন মা বাবাকে ধিক্কার দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করবা, সম্মান সূচক কথা বলবা। সুবহানাল্লাহ, সম্মানের সাথে কথা বলবা। আর বৃদ্ধ বয়সে অনেক সময় একটু কথা বেশি বলে, দরকার নাই সেই কথাও বলে, কারণ সে সময় কথা বলার লোকে তো খুঁজে পায় না কার সাথে কথা বলবে, এই জন্য দেখা যায় এখন যেটা দরকার নাই সেটাও বলে, এক কথা বারবারও বলে, এরকম কথাবার্তা বলে। খবরদার এই জাতীয় কথাবার্তা বললে আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধিক্কার দিও না, কারণ তুমি শিশু অবস্থায় যখন কথা বলতে চাইতে মা বাবার সাথে, তুমি একবার যখন আম্মা বলে ডাকতা বা বলে ডাকতা, তোমার মা বাবা কতবার জবাব দিত, কতবার সাড়া দিত, ঘুম থেকে উঠে একটু কান্নার আওয়াজ শোনার সাথে সাথে মা দৌড়ায় চলে আসতো, বাবা দৌড়ায় চলে আসতো, তখন তো তোমার মা বাবা তোমার জন্য বিরক্ত হয় নাই। এই জন্য আল্লাহ পাক বলেন বৃদ্ধ বয়সে যখন মা বাবা তোমার সামনে উপনীত হবে, খবরদার মা বাবাকে কখনো ধিক্কার দিও না, মা বাবার সাথে সম্মান সূচক কথা বলবা। আর ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রহমা, মা বাবার জন্য তোমার রহমতের হাতগুলো সবসময় সম্প্রসারিত করে রাখবা, রহমতের ডানাটা মা বাবার উপরে বিস্তার করে রাখবা, মা বাবাকে তোমার ডানার নিচে ঢুকাই রাখবা। মুরগি যেমন মুরগির বাচ্চা দেখবেন যে মাঝে মাঝে এমন ভাবে ডানার নিচে ঢুকায় বাচ্চা আছে কি নেই বুঝাই যায় না, দূরের থেকে কোনো চিল কোনো কাক ডাক দিয়ে উঠছে বাচ্চাগুলো দৌড়ায় মার কাছে আসে আর মা সুন্দর করে ডানার নিচে ঢুকাই ফেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিল্লাহুমা জানাহাজ্জুল মিনার রহমা, তোমার মা বাবাকে এরকম বৃদ্ধ বয়সে তোমার ডানার নিচে রহমতের ডানার নিচে ঢুকাই রাখো, যাতে মা বাবা কখনো কোন ধরনের কষ্ট অনুভব না করে। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আল্লাহর কাছে আমার কাছে দোয়া করো এই কথা বলতে বলতে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আমার মা বাবা শিশু অবস্থায় আমার শৈশব অবস্থায় যেভাবে আমাকে লালন পালন করেছিল আপনি আমার মা বাবার উপরে ওইভাবে রহম করুন। সুবহানাল্লাহ, আমার মা বাবাকে আপনি রহম করুন, এটা মা বাবার জীবিত অবস্থায় মৃত অবস্থায় সব সময় মা বাবার জন্য দোয়া, যে আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি রহম করো। অনেক হতভাগা মা বাবা সন্তান আছে বলে যে মা বাবা আমার আমাকে জায়গা যেমন কম দিছে, আরেক ভাইকে বেশি দিয়ে দিছে, অমুককেই করছে, অমুক বোনকেই দিছে, আমি আর মা বাবাকে দেখব না। এর মতো হতভাগা সন্তান জমিনে আর নাই। মা বাবার জায়গা জমিন দেওয়া জরুরি বিষয় না, মা বাবা যদি তোমাকে এক ঘন্টা এক কড়া জায়গা জমিনও না দেয় তারপরেও যেই মা বাবা তোমাকে অসহায় অবস্থা থেকে তোমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, তোমাকে পৃথিবীতে মানুষ হিসেবে পরিচয় করাই দিয়েছেন, সেই মা বাবার এহসান তোমার উপরে ফরজ। আল্লাহ পাক মা বাবার অবদান বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি ওসিয়ত করেছি মা বাবার প্রতি যেন তারা রহম করে এহসান করে। এই নসিহতটা আল্লাহ বলতেছেন আমি মানুষকে করেছি, গরু ছাগলকে কোন ছোটস্প জন্তুকে কোন হাইওয়ানকে করি নাই, নির্দেশটা করছে কাকে? মানুষকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, ওয়াসাইনাল ইনসান, আমি ইনসানকে মানুষকে ওসিয়ত করেছি। তাহলে যেই সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার প্রতি সদাচরণ করে না, এরা মানুষ না। আল্লাহ পাক এদেরকে মানুষ হিসেবে পরিচয় করার নাই, এজন্য আল্লাহ পাক বলছেন আমি মানুষ যারা ইনসান যারা তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার প্রতি এহসান করে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে কতদিন পর্যন্ত দীর্ঘ সময় ধরে মা গর্ভধারণ করেছে, এক জীবিত মানুষের ভিতরে আরেকটা জীবিত মানুষ, এক জীবন্ত মানুষের পেটে আরেকটা জীবন্ত মানুষ, আরেকটা জীবন্ত শিশুকে নিয়ে মানুষকে নিয়ে মা কত কষ্ট করে জীবন ধারণ করেছে, কত কষ্ট করে চলাফেরা করেছে, এমন এমন রাত্রি মায়ের সামনে গিয়েছে, সন্তান যখন পেটে নড়াচড়া করে উঠেছে, রাত্রে হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেছে, ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে আছে কিন্তু মা ওই সন্তানের নড়াচড়ার কারণে সন্তানের কারণে সারা রাত মা বিনিদ্র রাত্রি যাপন করেছে, এই খবর দুনিয়াতে কেউ জানে না, মা কাউকে কোনোদিন বলে নাই যে আমার এই সন্তানের জন্য রাত কারাতে আমি ঘুমাই নাই, এই কথা মা কোনোদিন কাউকে বলেনি, একমাত্র আল্লাহ জানেন আর মা জানেন। দুনিয়াতে সব মানুষ একটা উপকার করলে একটা কল্যাণ করলে বলে বেড়ায় এটা করছে ওটা করছে খোটা দে, কিন্তু মা কোনোদিন কত কষ্ট করেছেন এই গর্ভধারণের পরে এই খবরটা এই কথাটা মা কোনোদিন কারো কাছে বলেন না। তবে সন্তান যখন মায়ের মনে ব্যথা দেয় তখন মায়ের সেই কথাটা মনে ওঠে, মায়ের চোখ থেকে পানি বের হয় আর মা মনে মনে বলে যে ওই যে সারা রাত বিনিদ্র রাত্রি তোর জন্য যাপন করছিলাম এর প্রতিদান আজকে বুঝি এই আচরণটাই আমি পেয়েছি। আল্লাহ পাক বলেন শুধু তোমার জন্য দশ মাস গর্ভধারণ করেন নাই, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, এই জীবিত শিশুটা যখন পৃথিবীতে দুনিয়ার মুখ দেখবে সূর্যের আলো দেখবে, এটাকে সূর্যের আলো দেখানোর জন্য তোমার মা মৃত্যুর ঝুঁকি নিয়েছে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে রেখেছে, মা তোমাকে দুনিয়ার আলো দেখানোর জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে রেখেছে। মা জানে এই সন্তান প্রসব করতে গিয়ে মায়ের মৃত্যু হতে পারে, এই জন্য মা ডেলিভারির আগে সবার কাছ থেকে মাপ নিয়ে নেয় যে হয়তো এই শিশুকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমি মা দুনিয়া থেকে চলে যেতে পারি, আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি চলে যাই তবু আমার সন্তানটাকে তুমি বাঁচায় রাখিও। সুবহানাল্লাহ, এই সন্তানটা যখন দুনিয়াতে আসে আসার পরে সন্তান যখন কেঁদে উঠে এই দীর্ঘ দশ মাস পর্যন্ত মা যে কষ্ট করেছেন সব কষ্ট একটা কান্নার আওয়াজের সাথে সাথে মা শিশুর চেহারার দিকে তাকানোর সাথে সাথে সমস্ত কষ্ট আল্লাহ মায়ের থেকে বুলাই দেন। সুবহানাল্লাহ, ছেলেটা সুন্দর না কালো, মেয়েটা সুন্দর না কালো এটা মুখ্য বিষয় না, একটা শিশু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এই শিশুর মুখটা দেখার পরে মায়ের সব কষ্ট আল্লাহ বুলাই দেন। সুবহানাল্লাহ, এরপরে মা وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا, الله رب العالمين বলেন এরপরে তোমাকে 30 মাস পর্যন্ত গর্ভধারণ এবং দুধ পান করানোর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে, দীর্ঘ 30 মাস, 2 বছর দুধ পান, 6 মাস গর্ভধারণ, সর্বনিম্ন মেয়াদ 6 মাস, এই 6 মাস সহ 30 মাস, আড়াই বছর। আল্লাহ পাক বলেন এই আড়াই বছর সন্তান দুধ পান করেছে, মায়ের কত কষ্ট করতে হয়েছে, রাত্রে কয়বার সন্তান দুধ খাওয়ার জন্য উঠে যায়, ঘরে সবাই ঘুমায় কিন্তু মা শুধু ঘুম না গিয়ে সন্তানের খাওয়ার চিন্তা করে, সন্তান একটু চিৎকার দিয়ে উঠে একটু কেঁদে উঠে মা দৌড়ায় আনি তাকে দুধ পান করাইতে থাকে। সুবহানাল্লাহ, রাতের একটা না রাতের দুইটা না রাতের তিনটা এই খবর মায়ের নেই, সবাই একটা শিশুকে আদর করতেছে, সবাই আদর করতেছে, সবাই খুশি, কিন্তু বাচ্চা দিছে পায়খানা করে, যত আদরের লোকজন আছে সব গন্ধ শোনার সাথে সাথে বাইকছে বাচ্চাটা রেখে, একটা মাত্র আপন ব্যক্তি আপন জমিনে সেটা হইল মা। এই পায়খানা করার পরে যখন কাপড় নষ্ট করে দিছে, সব নষ্ট করে দিছে, গায়ে গায়ে লাগাই ফেলছে, সব মানুষ দূরে সরে গেছে, একজন দৌড়ায় এসে কোলে নিছে, আদর করে কোলে নিছে, কোলে নিয়ে আমার সব পরিষ্কার করে দিচ্ছে, সেটাকে মা, মা ছাড়া দুনিয়াতে এই পায়খানার কুটুম পায়খানার আত্মীয় জমিনে আর কেউ নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে এই মহব্বত তৈরি না করে দিতেন তো শিশু এই প্রস্রাব পায়খানা করে ময়লা আবর্জনায় মরে যেত, দুনিয়াতে আর বেঁচে থাকার মতো তার সামর্থ্য হইত না। আল্লাহ রাব্বুল আলামিন মাকে দিয়ে এত দুর্গন্ধ টয়লেটের মধ্যে, মায়ের কাছে দুর্গন্ধ লাগে না, সবার কাছে দুর্গন্ধ, কিন্তু মায়ের কাছে মা সুন্দর করে রাত একটা হোক দুইটা হোক, কনকনে শীত হোক, যত গরম হোক, যেই অবস্থায় হোক, মা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আল্লাহ আকবার। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এটা তো শুধু মায়ের অবদান, বাবার অবদান। বাবা সকালবেলা বের হয়ে যান, সন্ধ্যাবেলায় ঘরে আসেন, সারাটা দিন কি কঠোর পরিশ্রম করেন। কেন পরিশ্রম? বাবা চান যে সন্তানের মুখে একটু হাসি ফোটাবেন, সকালবেলা যেন খাবারটা তার মুখে দিতে পারেন, দুপুরে যেন খাবারটা তার মুখে দিতে পারেন, রাত্রে যেন তার খাবারটা মুখে দিতে পারেন, সন্তানের যেন কোনো অবস্থায় কষ্ট না হয়। দেখেন বাবা মাদ্রাসায় নিয়ে আসে একটা ছেলেকে, এসে বলে হুজুর আমার ছেলেটাকে ভালো করে লেখাপড়া শিখান, যত টাকা লাগুক আমি সব দিতে রাজি, তবু আমার ছেলেটা মানুষ হোক। সুবহানাল্লাহ। এইভাবে বাবার পুরা জিন্দগির সমস্ত শ্রম, সমস্ত মেধা সন্তানকে বড় করার জন্য, সন্তানকে মানুষ করার জন্য বাবা তার সকল শ্রম ব্যয় করেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, দুনিয়ার মানুষের মধ্যে কোন মানুষটা আমার কাছে সবচেয়ে বেশি এহসান পাওয়ার অধিকারী, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বললেন, এরপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং রাসূলের পরে কাকে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মহব্বত কাদের প্রতি বেশি হবে আল্লাহ এবং রাসূলের পরে, এটার একটা সিরিয়াল বর্ণনা করেছে। এক নম্বরে আল্লাহ পাক বলেছেন, কুল ইন কানা আবাউকুম, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি মহব্বত হবে মা বাবা। ওই ব্যক্তিটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া দিবেন, রাগমান ফরাজলিন, ওই লোকের নাক ধুলায় মলিন হোক, এই লোক ধ্বংস হয়ে যাক। মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যে লোকটা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, কিন্তু পাওয়ার পরে খেদমত করে, সদাচরণ করে, সোম্মালামিয়া দখলিল জান্না, সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, মা বাবা পাইছে জান্নাত পায়নি, এই লোকের মতো হতভাগা, এই লোকের মতো বদ কোপাল, বদ নসিব জমিনে আর কারো নাই। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস শুধু মা বাবার খেদমতের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বর্ণনা করেছেন। আমরা যদি সারা রাত শুধু মা বাবার সম্পর্কিত আয়াতগুলো আর হাদিসগুলো আলোচনা করি তাও শেষ হবে না। এজন্য আমরা প্রথমে আজকে এই সামাজিক পরিবেশে প্রথম নম্বরে আল্লাহ পাক যাদের আম্মা আব্বা জীবিত রেখেছেন তাদের কর্তব্য হল আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মাকে মহব্বত করব, আব্বা আম্মার প্রতি এহসান করব। এখন মহব্বত করি খুব বেশি, চেহারার দিকে সকালে একবার তাকাই, বিকালে একবার তাকাই, খুব মহব্বত, কিন্তু মা বাবা অসুখে কষ্ট করতেছে ডাক্তারের কাছে নি না, কারণ মহব্বত করতে তো টাকা লাগে না, কিন্তু ডাক্তারের কাছে নিলে তো টাকা লাগবে, এরকম সন্তানও আছে, খুব মহব্বত, মা বাবার খুব ভালোবাসা, কিন্তু মা বাবার ডাক্তারের কাছে নিবে না, চিকিৎসা করাবে না, মা বাবা কষ্ট করতেছে, এটার নাম মহব্বত না। মহব্বত মা বাবার চিকিৎসা করার বৃদ্ধ বয়সে, মহব্বত ভালো ভালো জিনিস, ভালো ভালো ফল ফলাদি আব্বা আম্মার জন্য নিয়ে আসেন। কিছু হতভাগা জমিনে বদনসিবলা মানুষ আছে, ভালো ভালো ফল মূল এগুলো নিয়ে যায় পীর সাহেব হুজুরের কাছে, আর মা বাবার জন্য কোন ধরনের ভালো ফল মূল এগুলো আনে না, এগুলোর মতো হতভাগা বদনসিব আর পৃথিবীতে কেউ নাই, কারণ জমিনে সবচেয়ে বড় পীর সাহেবকে আব্বা আম্মার চাইতে কিসের পীর সাহেব, আব্বা মা আছেন, আব্বা মাই জমিনে আমার সবচেয়ে বেশি এহসানের, সবচেয়ে বেশি খেদমতের মালিক, তারাই সবচেয়ে বেশি খেদমত পাবে আমার থেকে। আমার ফলমূল কিনার যতটুকু সামর্থ্য আল্লাহ দিচ্ছেন, সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আব্বা আমার জন্য কিনতে হবে। ঈদ আসবে, নতুন জামা কিনবো, নতুন পোশাক কিনবো, প্রথমে কার জন্য? জি, মা বাবার জন্য আগে। কিন্তু আমাদের লিস্ট আসে আগে বউয়ের জন্য, ছেলে মেয়ের জন্য। বাজারে আগে বাজেট হইল স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার কোনো বাজেট নেই। মা বাবাকে যদি জিজ্ঞাসাও করেন, আম্মা আপনার জন্য কি লাগবো, দেখবেন মা কোনোদিন বলবে না যে ছেলে আমার জন্য এটা লাগবো, এটা লাগবো বলবে না। মায়ের মুখ দিয়ে কোনোদিন বাহির হবে না যে আমার জন্য দামি একটা শাড়ি কিনে আনবে। কিন্তু দেখবেন আপনার স্ত্রী ঈদ আসার আগে কিন্তু বাজেট দিয়ে দিছে, এবার ঈদে কিন্তু আমার 1,00,000 টাকা লাগবে। কারণ ওই যে স্টার জলসার মধ্যে একটা শাড়ি দেখাইছে, একটা জামা দেখাইছে, এই জামার দামে 10,000-12,000 টাকা, আমার তো ওইটা লাগবে। ভাবিরা কিন্তু এখন ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেল দেখে দেখে ওই অনুযায়ী ঈদের বাজেট করে, যে ওখানে যে জামা দেখাইছে, গরুর জামা দেখাইছে, ছাগলের জামা দেখাইছে, সেখানে কুকুরের জামা দেখাইছে, পাখির জামা দেখাইছে, বাস ওই জামা সেটাই লাগবো। সেখানে কিছু গহনা চুড়ি যেগুলো দেখাইছে সেগুলো কিনতে হবে ঈদের সময়। এই কিনতে গিয়ে স্বামীর কাছে ঈদের আগে বাজেট চলে গেছে, কিন্তু দেখবেন আম্মা আব্বার কোনো বাজেট নাই। সন্তানের উপরে প্রথম কর্তব্য যে আপনি ঈদের কাপড় চোপড় কিনবেন, ভালো কাপড় চোপড় কিনবেন, আগে আব্বা আম্মার জন্য। ফলমূল কিনবেন, আগে আব্বা আম্মার জন্য। দেখা যায় বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর করে, জামাই আদর তো বুঝেন সবচেয়ে ভালো আদর। এই জামাই আদর পেয়ে অনেক সন্তান আছে মা বাবার সেই লালন পালনের ইতিহাস সন্তান বলে গেছে। কারণ এখন তো মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা তো এখন ওইভাবে জামাই আদর করতে পারে না। সে যখন যৌবনে গিয়ে ওই জামাই আদর পায় তখন আব্বা আম্মার কথা বলে যায়। এরকম কিছু সন্তানও আছে। তোমাকে যদি এই যোগ্যতা সম্পন্ন সন্তান তৈরি না করত, তোমার দুনিয়ার কেউ জামাই আদর করত না। জামাই আদর করার মূলে তোমার মা বাবা। তোমার মা বাবাই তোমাকে লেখাপড়া শিখায় আজকে উচ্চশিক্ষিত বানাইছে, তোমাকে যোগ্যতা সম্পন্ন জামাই বানাইছে। এই জামাইটা বানাইছে কে? মা বাবা। না হয় তোমার কাছে কেউ মেয়ে দিত না, তোমার কেউ জামাই আদরও করত না। অথচ ওই আব্বা আম্মার কথা অনেকে বলে যায়। এই জন্য আব্বা আম্মা যাদের জীবিত আছে আল্লাহর বিরাট নেয়ামত, আব্বা আম্মার খেদমত, সর্বোচ্চ খেদমত করার আমরা চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের জন্য কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কি আমার আব্বা আম্মার কোনো হক, কোনো অধিকার বাকি আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই বাকি আছে। প্রথম হলো আদ্দুআউ লাহুমা, তাদের দুজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, দুজনের জন্য দোয়া করবা। কোন দিন দোয়া করবা? খালি বছরে একদিন, মৃত্যুবার্ষিকীর দিন। অনেকের অনেক হতভাগা সন্তান আছে বছরে একদিন দোয়া করে, তাও নিজে দোয়া করে না, ভাড়া করে দোয়া করায়। নিজে দোয়া করে না, ভাড়া করে দোয়া করায়, বছরে একদিন তাও, আর সারা বছর মনে নাই। আবার কিছু আছে বছরে কয়েকদিন নির্দিষ্ট করা আছে, দুই ঈদে দুই দিন, তারপরে শবে বরাতের রাত্রে একদিন। মানে সহি হাদিসের খবর নাই, ওই দঈফ হাদিস আর জাল হাদিস লই টানাটানি। কবর জিয়ারত, জিয়ারতে কবর, এটা সারা বছর সব সময়ের জন্য, এটা কোনো রাত্রির সাথে কোনো দিনের সাথে খাস না, সব সময় আব্বা আম্মার জন্য দোয়া, আব্বা আম্মার কবর জিয়ারত। মৃত্যুবার্ষিকী ইসলামে নাই, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, এই জাতীয় বার্ষিকীর স্থান ইসলামে নাই। এগুলা অমুসলিমদের, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের কালচার। অনেকে কয় হুজুর আমি তো জন্মদিনে খারাপ কিছু করি না, মিলাদ পড়াই, কোরআন খতম করাই, এই কোরআন খতম করাইলেও মিলাদ পড়াইলেও গুনাহ হবে। জন্মদিনকে কেন্দ্র করে যা করবেন, জন্মদিনকে কেন্দ্র করে যত ইবাদত সব ইবাদত গুনাহ। মৃত্যু দিবসকে কেন্দ্র করে করবেন সেটাও গুনাহ। ইসলামে কোনো জন্ম দিবস মৃত্যু দিবস বলতে কিছু নাই। সব সময় আব্বা আম্মার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মাদখালাহু ওয়াআবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়াআহলান খায়রান মিন আহলিহি ওয়াযাওজান খায়রান মিন যাওজিহি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদু মিনাদ দানাস واغسله بالماء والثلج والبرد وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار। এই দোয়াগুলো করতে হবে বেশি বেশি করে। দোয়াও জানা না, মা বাবার জন্য কি দোয়া করতে হবে আজকে সন্তান দোয়াও জানা না, আর কিছু জানো কেন, দোয়াটাও জানা না। কবরস্থানে যাই কয় একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন, এগারোবার দরুদ শরীফ পড়েন, এটা জানে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা আম্মার জন্য যে দোয়াগুলো শিখেছেন, যে এই দোয়াগুলো করো, সে দোয়াও জানে না হতভাগা সন্তান। ওই বাড়া করে নিয়ে যায় আর বাড়াটিয়া যারা যায় তারা এগুলোই শিখায় যে একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন, এগারোবার দরুদ শরীফ পড়েন। বাড়া করে নিলে এরকমই হয়। এই জন্য নিজে কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এলেম লাগবে। এলেম, এলেম ছাড়া ইমানও হয় না, এলেম ছাড়া আমলও হয় না। এলেম বিহীন ইমান হইলে ওই ইমানের মধ্যে শেরেক ঢুকে, বেদাত ঢুকে, কুফর ঢুকে, নেপাক ঢুকে। এলেম বিহীন আমল হইলে ওই আমলের মধ্যেও দুনিয়ার বেদাত ঢুকে, শেরেক ঢুকে, নেপাক ঢুকে, সব ঢুকে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে, ওই দোয়া যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন। ওগুলো জানি না তো নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে থাকি সব সময়, কোনো দিন ক্ষণ নাই। সকালেও করতে পারে, দুপুরেও করতে পারে, বিকেলেও করতে পারে, সব সময়। এরপরে করতে হবে কি, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় অনেকের সাথে অনেক ওয়াদা করেছিলেন, চুক্তি করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, আব্বা আম্মার ওই ওয়াদাগুলো পূরণ করে দেওয়া। আব্বা আম্মা যে ওয়াদাগুলো করেছিলেন সেই ওয়াদাগুলোকে পূর্ণ করে দেওয়া, এগুলো আব্বা আম্মার মৃত্যুর পরে হক। ওয়া ইকরামু সদীকিহিমা, আব্বা আম্মার বন্ধু বান্ধবদেরকে সম্মান প্রদর্শন করা, আব্বা আম্মার বন্ধু বান্ধবদেরকে সম্মান করা, আব্বা আম্মা যাদের সাথে চলাফেরা করতো, যাদের সাথে উঠা বসা করতো, তাদেরকে সম্মান করা। এরপরে আব্বা আম্মার জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা, যার পক্ষে যতটুকু সম্ভব, আল্লাহ যাকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন সে সামর্থ্যের আলোকে আব্বা আম্মার জন্য আল্লাহর রাস্তায় সদাকা করা। ওই সদাকা মানে আবার একেবারে মৃত্যু দিবসে গরু জবাই করি, তারপরে নারী পুরুষ একসাথে বিশাল জিয়াফতের আয়োজন, এটা নয়। আমরা জিয়াফতের আয়োজন করি খাবারের সওয়াবের উদ্দেশ্যে। এখন যেই হারে সারা রাত গরু জবাই করি, রান্না বান্না চলে, নামাজের খবর নাই, সারা রাত পিঠা বানায়, হালুয়া বানায়, আপনাদের দেশে আছে না, মাইয়াতের জন্য পিঠা দিতে হয়, হালুয়া দিতে হয়, সারা রাত বানাইছে, নামাজের কোনো খবর নেই। আচ্ছা সারা রাত রান্না বান্না করছে, সকালে খাওয়া দাওয়া শুরু, নারী পুরুষ একসাথে আসতেছে, যাইতেছে, খাইতেছে, যদি মা বাবার কবরে এগুলোর গুণা এগুলা যায় তাহলে তো অবস্থা আরো উল্টা খারাপ। এই খানা জিয়াফতের আয়োজন করে যত গুণা হয়েছে, যদি এগুলোও কবরে যায় তাহলে অবস্থা কি হবে মা বাবার, করুণ অবস্থা। এই জন্য আল্লাহ রাস্তায় সদাকা করা আব্বা আম্মার জন্য এটা আবাদত, এটা আব্বা আম্মার হক। আব্বা আম্মা জীবিত অবস্থায় সম্পদ বন্টনের ক্ষেত্রে হেরফের করে গেছেন, দুই নম্বরে করে গেছেন। আব্বা আম্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে ওই বন্টনটা সংস্কার করে দেন, ঠিক করে দেন। আব্বা আম্মা বুঝে নাই জীবিত অবস্থায় কাউকে বেশি দিয়ে গেছে, কাউকে কম দিয়ে গেছে, হকদারদের হক যথাযথভাবে দেন। বর্তমানে ইদানিং অনেক মা বাবা এরকম করে, জীবিত থাকতে জায়গা জমিন বন্টন করা শুরু করে দেয়। ইসলাম কোন মা বাবাকে এই অধিকার দেয় নাই, জীবিত থাকতে তার জায়গা জমিন সে বন্টন করা শুরু করবে। মিরাস হইল মারা যাওয়ার পরে, জীবিত থাকতে মিরাস হয় না। একজনে ছেলেদেরকে ডাকছে, ডাকি কয় শোনো যে আমি মারা যাওয়ার পরে তো বিশাল খানা জায়গা দিবার, দি লাভ কি হবে, আমি তো খাইতে পারবো না। আমি জীবিত থাকতে একবার খানা জায়গা দিয়ে দাও, আমিও খাই যাই, আমার জায়গাটা আমি খাই যাই, তাহলে লাভ। অনেক সন্তান দেখবেন বাবা অসুস্থ অবস্থায় কষ্ট করছে, চিকিৎসা করে নাই, মরে যাওয়ার পরে বিশাল বিশাল গরু কিনে জিয়াবত দেয়, আছে না এরকম? তুমি যে গরুগুলো কিনে জিয়াবত দিতেছ এইগুলো জীবিত অবস্থায় এই টাকাটা মা বাবার জন্য খরচ করতে, এই তোমার জিয়াবতের চাইতে তো অনেক গুণ হাজার গুণ বেশি কাজ হইতো। তো দেখবেন অনেকে এই জীবিত অবস্থায় জায়গা জমিন বন্টন করার জন্য অনেক মা বাবা পাগল হয়ে যায়। জীবিত অবস্থায় যদি জায়গা জমিন বন্টন করেন, আপনি কয়েকটা জিনিস আপনার নিজ হাতে তুলে নিছেন। প্রথম বিষয় হলো কে আগে মারা যাবে কে পরে মারা যাবে আপনি জানলেন কেমনে? আপনি স্ত্রীর জমি দিতেছেন, ছেলেকে দিতেছেন, মেয়েকে দিতেছেন, হয়তো দেখা যাবে কোনো ছেলে কোনো মেয়ে কোনো স্ত্রী আপনার আগেও মারা যেতে পারে। আপনি কেমনে জানলেন এই গায়েবের বিষয়, কে আগে মারা যাবো কে পরে মারা যাবো? আপনি গায়েবের বিষয় নিজের হাতে তুলে নিছেন। আরেকটা জিনিস, যারা এরকম জীবিত অবস্থায় বন্টন করার জন্য পাগল হয়ে যান, বুঝতে হবে এর ভিতরে ডাল মে কুছ কালা হয়, অর্থাৎ এখানে দুই নম্বরই করার জন্য আপনি পাগল হয়ে গেছেন, মেয়েদেরকে ঠকানোর জন্য, ছেলেদেরকে বেশি করে দেওয়ার জন্য। যত জায়গায় দেখবেন জীবিত অবস্থায় বন্টন করে, এর মূল রহস্য হল যে মেয়েদেরকে ঠকাবে, ছেলেদেরকে বেশি দিব, এই জন্যই কাজ করে। মেয়েদেরকে ঢাকিয়ে আনি, বলে শোন মা আমি মরে গেলে কিন্তু কিচ্ছু পাইতি না, এই জন্য বাবা জীবিত থাকতে যা দিই নিয়ে যা, তো অল্প অল্প দিয়ে মেয়েদেরকে বিদায় করে দে, মানে মেয়েদেরকে ঠকাইব। এই মেয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য মামলা দায়ের করবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বিআইয়ে জামবিন কুতিলাত, যেই নারীদেরকে জীবন্ত হত্যা করা হয়েছিল আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন অপরাধে এদেরকে হত্যা করেছিল। ঠিক এই সকল বাবাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই মেয়েটা তোমার কোন অপরাধ করছিল যে অপরাধের কারণে তুমি তার জায়গা জমিন কম দিছ, তার কি অপরাধ ছিল, ওইটা তোমার ঘরে জন্মগ্রহণ করে নাই। এই জন্য আপনি জীবিত অবস্থায় বন্টনে হাত দেওয়া দরকার নাই। আল্লাহ পাক যা সম্পদ দিয়েছেন সব সম্পদ আপনি খাইতে থাকেন, ভোগ করতে থাকেন, আপনি ব্যবহার করতে থাকেন, আপনার চিকিৎসা করেন, আপনার কাজে লাগান। আপনি মারা যাওয়ার পরে যেটা থাকবে ওইটা তারা শরিয়া অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী বন্টন করে নেবে, যদি না নেয় এটার জন্য আপনি দায়ী না। আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার যে সম্পদ থাকে তোমরা আল্লাহর বিধান অনুযায়ী বন্টন করে নিবা, এরপরে যদি তারা না শুনে এটার জন্য আপনি দায়ী না। এজন্য আপনি কেন ওদের দায়িত্ব আপনার হাতে আগে তুলে নেবেন? এজন্য এইভাবে যদি কোনো মা বাবা জীবিত অবস্থায় এরকম উল্টাপাল্টা করে ফেলছে, মৃত্যুর পরে বোনদেরকে কম দিছে, ভাইয়েরা আবার নতুন করে বন্টন করেন, করে বোনদের গুলা বোনদেরকে সঠিকভাবে দিয়ে দেন, ফুফুর গুলা থাকলে ফুফুর গুলা দিয়ে দেন, ছাঁচা জাটার কিছু উল্টাপাল্টা থাকলে সব দিয়ে দেন, তাহলে আব্বা আম্মার হক, আব্বা আম্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কাজ করলেন। কিন্তু এসব বিষয়ে খবর নাই, আব্বা আম্মার জন্য খানা জিয়াবত দেওয়ার জন্য পাগল। কারণ কি, ওই খানা জিয়াবতে আব্বা আম্মার লাভ বেশি না, হেল লাভ বেশি, হেল লাভে দেয়, এটা আব্বা আম্মার লাভের জন্য দেয় না। কারণ অমুকের ছেলে বিশাল এক জিয়াবত দিছে গরু ফাঁসটা জবাই করি, এলাকা প্রচার হয়ে যাবে, হেল নামটা প্রচার হইব, এই জন্য হে খানা জিয়াবত দিছে, আব্বা আম্মার জন্য দেয় নাই। এই জন্য দেখবেন মসজিদে দোয়া করাইতে যায়। আমরা তো মসজিদের খতিব দেখি, আমাদের কাছে লোকজন আসে দোয়া করানোর জন্য, চিঠি পাঠায়, বিশাল তালিকা করে। তালিকার মধ্যে দেখা যায় মা বাবা মরে গেছে, মা বাবার দোয়া মূল বিষয় না, তার পরিচিতিটা, তার ফসাদটা মূল বিষয়। তার নামের আগে অমুক অমুক পদবী, মানে সে চেয়ারম্যান বা মেম্বার বা অমুক বা অমুক অমুক পদবীর অধিকারী, অমুক রোডের বাসিন্দা, এত নম্বর বাড়ির বাসিন্দা, অমুক সাহেব, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। মানে এখানে আব্বা আম্মা মূল বিষয় না, যাতে তাকে সমাজের সবাই চিনে, অমুক সাহেব, অমুকের পরিচিতি। ঠিক এই পরিস্থিতির জন্য এই মহাব্যস্ততা। যদি অরিজিনালি মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোই তার টার্গেট হয়, তাহলে কাজ করবে ওইগুলা, যে বোনের জমিনটা ঠিক মতো দেয় নাই, সে বোনের জমিনটা ডেকে এনে সুন্দর করে দিয়ে দিবে। সেটা দেওয়ার খবর নাই, ওই গরু জবাই করে খানা দেওয়ার জন্য পাগল, পিঠা দেওয়ার জন্য পাগল। এইগুলো দিয়ে আব্বা আম্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যাবে না। বাঁচাইতে হলে ওই জায়গা জমিনে গন্ডগোল করলে এইটা বাঁচাইতে হবে। বাবা মা হজ করেন নাই, হজ ফরজ হয়েছিল, ওই হজটা করে দেন, উমরা করে দেন। বাবা মার উপরে যাকাত ফরজ হয়েছিল, সম্পদের যাকাত দেয় নাই, ওই যাকাত গুলো আপনারা দিয়ে দেন। এগুলোই হলো মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের প্রতি মা বাবার হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আব্বা আমার হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।